أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو اللار نامي والفجر شبط أشار وليال عشر شبط دوش رجوني والشفع والوتر شبط جور و بجورير والليل إذا يسر ابن شبط رجونير جاكن هو غطو هي كتاكي هل في ذلك قسم لذي حجر نشجو يهر مد شبط رؤيات بود شمپن بكتير جنن ألم تر كيف فعل ربك بعاد تمي كي دیکھناي تمار پرتبالك كي كوريا چلن عاد بامشر إرم ذات العماد إرام غطرر پتی جهارا ادھیکر چلو شوچ پراشدر التي لم يخلق مثلها في البلاد جهار شمطلو كنو دشي نربط حي ناي وثمود الذين جابوا الصخر بالواد ابن سامودر پتی جهارا اپتتاك پاثر کاتیا گرهو نرمان کریا چلو وفرعون ذي الأوتاد ابن بہو شنو شبیرر ادھیپتی فرعونر پتی الذين طغوا في البلاد جهارا دشي شمالانغن کریا چلو فأكثروا فيها الفساد ابن شکنه اشانتی بردتی کریا چلو فصب عليهم ربك سوط عذاب اتب پر تمہار پرتی پالک اوہدر اوپر شاستر کشاگا تھانے لین إن ربك لبالمرصاد تمہار پرتی پالک ابوشی شطرک درشتی راکن فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن مانوش تو اي روپ جے تہار پرتی پالک جکن تاکے پرکھیا کرن شمان او انگروہ دان کریا تاکن شے بولے امار پرتی پالک اما کے شمانی تو کریا چن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিজিক সংকুচিত করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন না কখনো নয় বরং তোমরা ইয়াতিমকে সম্মান করো না এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না وتأكلون التراث أكلا لما এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেলো وتحبون المال حبا جما এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো كلا إذا دكت الأرض دكا دكا ইহা সঙ্গত নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হইবে وجاء ربك والملك صفا صفا এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফেরেশতা গণ وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وانى له الذكرى সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে তখন এই উপলব্ধি তাহার কি কাজে আসিবে সে বলিবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম সেই দিন তাহার শাস্তির মতো শাস্তি কেহ দিতে পারিবে না ولا يوثق وثاقه احد এবং তাহার বন্ধনের মতো বন্ধন কেউ করিতে পারিবে না يا ايتها النفس المطمئنه হে প্রশান্ত চিত্ত الى ربك راضيه مرضيه তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া فادخلي في عبادي আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও وادخلي جنتي আর আমার জান্নাতে প্রবেশ করো।